কিয়ামতের দিন কোরআন এই সমস্ত ব্যক্তিদের পক্ষে সুপারিশ করবে। হাদিসে রয়েছে আল কোরআন ওয়াসিয়াম ইশফিআন ইশফাআন ইলা রহমান, কোরআন এবং রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন বলবে যে আল্লাহ আমার উপরে সে আমল করতো এবং আমার আদেশ নিষেধ আপনি যেটা আমার মাধ্যমে জানিয়েছেন সেটার উপর আমল করতো, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করেন। আর এটার মূল ভিত্তি হলো মহব্বত, ভালোবাসা। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে তার মধ্যে কোরআনের হেদায়ত ঢুকতে থাকে, তাই সে যেখানে যে অবস্থায় থাকবে না কেন, সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করে বায়াত হয়ে ইয়ামানে বাহরাইনে দূর দূর দেশে চলে গেছে, আর জীবনে দ্বিতীয়বার আর দেখা হয়নি। অনেক সাহাবীর এমন আছে একবারই দেখা করে গেছে, কিন্তু একবার দেখা করার পর আল্লাহ রসুলের সাথে তাদের মহব্বত ভালোবাসা এমন বেশি হয়েছে, দূর দেশ থেকে মহব্বত করতেছে ভালোবাসতেছে, আল্লাহ রসুলের হেদায়ত ওই সাহাবি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে বান্দা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসা হলো মূল জিনিস। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে এটা অন্তর থেকে তৈরি হয়, তখন তার অনুসরণ করা, তার কথা মানা, তার মতো হওয়া তার জন্য আগ্রহ সৃষ্টি হয়। আমি খারাপ উদাহরণ দিই অনেক সময়, এক যুবক যে কোনো এক খেলোয়াড়ের ভালোবাসে, অমুক খেলোয়াড় তার কাছে ভালো লাগে, ওই খেলোয়াড় চুলটা কিভাবে কাটে, নাপিতের দোকানে খেলোয়াড়ের নাম লিখে লিখে চুলের স্টাইল আছে, নায়কের নাম দিয়ে দিয়ে চুলের স্টাইল আছে, অমুক নায়কের চুল এভাবে কাটে, যুবক ওই নায়কের ভালোবাসে, ভালোবাসার কারণে সেলুনে যে ওই যুবকের ওই নায়কের মতো চুল কাটা, ওই খেলোয়াড়ের মতো চুল কাটা সে নাপিতের শিক্ষা দেয়। ভালোবাসা কোরআন ওই ব্যক্তির জন্য হবে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় কিছু সময় তার ঘরে বসে আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আয়াত সূরাতুন নিসার 30 এবং 31 নম্বর আয়াত। গতদিনের আয়াতগুলো ছিল আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা একে অপরের মাল অন্যায় ভাবে গ্রাস করো না, ভক্ষণ করো না, নিও না, ন্যায়সঙ্গত ভাবে নিবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে নিবে, তোমরা একে অপরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। এটা ছিল গতদিনের আয়াত। তার আগের আয়াতগুলো ছিল দাম্পত্য জীবনের বিধিবিধান সম্পর্কে, যে দাম্পত্য জীবনের এই বিধানগুলো তোমাদের উপর দিয়ে দেওয়া হয়েছে, দাম্পত্য জীবনের বিধান, সামাজিক বিধান, লেনদেনের বিধান, আচরণ উচ্চারণের বিধান, এই সবগুলো দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা আজকের আয়াতে বলতেছেন যে এগুলো মানবে তার জন্য কি হবে, আর যে মানবে না তার আবার কি শাস্তি হবে। ওমাইয়া ফাআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যে ব্যক্তি এই নিষিদ্ধ কাজগুলো অন্যায় ভাবে বিদ্রোহ করে, মটকারিতা করে, বেপরোয়া হয়ে এই অন্যায় নিষিদ্ধ কাজগুলো করবে, অচিরেই আমি তাকে জাহান্নামে ঢোকাবো। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আমি আল্লাহর প্রতি এ তাকে জাহান্নামে ঢোকানো একেবারে সহজ, ইয়াসিরা সহজ। এরপরে বলেন যে বান্দা নিষিদ্ধ কাজ তুমি সবগুলো থেকে তো বাঁচতে পারবা না, কিছু কিছু তো তোমার হয়ে যাবে, সান্ত্বনা দিচ্ছেন। ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনকু আনহু মা তাজতানিবু ইন তাজতানিবু মা তুনহাউনা, যদি তোমরা বিরত থাকো মা তুনহাউনা আনহু, যে গোনা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বড় গোনা থেকে তোমরা বিরত থাকতেছ, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট গোনাগুলো মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক জায়গায় অর্থাৎ জান্নাতে প্রবেশ করাব। এই গেল আয়াতের তর্জমা। 30 নম্বর আয়াতে এই নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে তার কি শাস্তি হবে সেটা বলে দিলেন। এবং শাস্তি দেওয়া আল্লাহর জন্য সহজ এটাও বলে দিলেন। নিষিদ্ধ কাজ সে যে করবে কিভাবে করবে সেটাও বলে দিলেন, যদি অন্যায় ভাবে করে, জুলুম করে করে, বেপরোয়া হয়ে করে। কারণ হলো অদবান ও অদুলমা, সীমা লঙ্ঘন করলো, অন্যায় করলো, এমন ভাবে যদি কোনো ব্যক্তি গোনা করে তার গোনার একটা স্তর, ভুল করে মে অনিচ্ছা সত্ত্বে যদি একটা গোনা হয় তার আবার আর একটা স্তর। হত্যা করার উপরে একটা হুকুম গেছে, তোমরা হত্যা করো না। ইসলামের আইনে, কোরআনের ভাষায়, সামাজিক দৃষ্টিতে মারাত্মক জঘন্যতম একটা অপরাধ হত্যা করা। কিন্তু এই হত্যা যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে, কিভাবে, সে শিকার করতেছিল হরিণ অথবা পাখি, বৈধ কোনো জিনিস শিকার করতেছিল, তার বন্দুকের গুলিটা যায় একজন মানুষের গায়ে লাগছে, সে ওই মানুষকে হত্যা করার জন্য গুলিটা ছুড়ি নেয়। একজন মানুষ অন্য মানুষের হত্যার কারণ হয়েছে অনিচ্ছা সত্ত্বে, ইচ্ছাকৃত ভাবে না। গাড়ির ড্রাইভার ড্রাইভিং করতেছে, কিন্তু অনিচ্ছা সত্ত্বে তার গাড়ি ব্রেক ফেল করে যে কোনো কারণে আর একজন মানুষের হত্যার কারণ হয়েছে অনিচ্ছা সত্ত্বে। ইসলামের দৃষ্টিতে এটার শাস্তি কম, এটা শাস্তি হত্যা না, হত্যার বিনিময় হত্যা, কিন্তু এটার শাস্তি হত্যা না, এটার শাস্তি আর্থিক জরিমানা, কারণ সে ইচ্ছাকৃত ভাবে করে নাই। আর যদি কোনো মানুষ এ ধরনের গুনাহ করে ইচ্ছাকৃত ভাবে, ইসলামের বিধান, ইসলামী রাষ্ট্র যদি হতো কোথাও, ইসলামের বিধান যদি বাস্তবায়িত হতো, ওই ব্যক্তিকে সঙ্গে সার তাকে হত্যা করতে হবে, কেসাস যেটা বলে। হত্যার বিনিময়ে হত্যা যদি ইচ্ছাকৃত ভাবে করে, বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা গোনা করার ক্ষেত্রে একটা গুণ দিয়ে দিয়েছে, যদি কেউ সীমা লঙ্ঘন করে অন্যায় ভাবে, জেনে শুনে যদি গোনা করে সেই গোনাহের শাস্তি একরকম, ভুল করে গোনা হয়ে গেছে সেই গোনাহের শাস্তি আর এক রকম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ তাআলা মাফ করবে না, বাকি যত গুনাহ বান্দা করবে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। মানুষ যারা গুনাহকে গুনাহ মনে করে বেপরোয়া হয়ে করে, গুনাহ জানতেছে তারপরও সে করতেছে, এই মানুষের একটা অবস্থা হয়। আর একটা মানুষ ভুল করবে অনিচ্ছা সত্ত্বে, চাপের মুখে পড়ে করেছে, এই মানুষের অবস্থা আর একটা হয়। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের জন্য একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। বসুন্ধরা মনার বিশাল এক মাদ্রাসা আছে, বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার নামে যে মাদ্রাসা ওনার, উত্তরবঙ্গে শত শত মাদ্রাসা উনি চালাতেন। ডোনাররা দাতারা ওনার কাছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়েছে, উনি এই টাকা উত্তরবঙ্গের সমস্ত মাদ্রাসাগুলোর টাকা আসার সাথে সাথে উত্তরবঙ্গের মাদ্রাসার মহতামিম একজন আমির সাহেব ছিলেন বগুড়ায় জামিল মাদ্রাসার, ওনাকে বলে দিতেন যে 100 মাদ্রাসার মহতামিমকে আসতে হইল আমার কাছে, 100 মাদ্রাসার মহতামিম আমার কাছে আসতে হইল, 2 কোটি টাকা আসছে। এক এক মাদ্রাসার মহতামিম সাহেবকে 2 লক্ষ টাকা করে দিতেন, যাও তুমি তোমার মাদ্রাসায় ব্যয় করো। এত বড় বুজুর্গ মানুষ ছিল, ওনার কাছে বসুন্ধরা গ্রুপের একজন বড় লোক, বড় অফিসার, হুজুরের কাছে যায়, হুজুরকে ভালো লাগে, মহব্বত করে, কিন্তু সব কথা তো আর মায়না একসাথে সম্ভব হয় না। হুজুর আপনি যে কোন দাড়ি রাখতে, এখনো তো রাখতে পারি না হুজুর, দৈনিক তো সে বইতে হয় অফিসে যাইতে ইত্যাদি কারণে। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর বলতেছেন, ঠিক আছে আপনি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন, যে আল্লাহ আমার এই গুনাহটা মাফ করে দেন। পাশে কয়েকজন আলেম ছিলেন, তার হুজুর এই টাকা আবার তওবা করার লাভ কি, সে তো জেনে শুনে গুনাহ করছে, গুনাহ করতেছে আবার তওবা করবে। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী বলতেছেন, সে যে গুনাহ করতেছে, গুনাহ করার পর যখন মাপ চাবে আল্লাহর কাছে, তার অন্তরে একটা অনুভূতি তৈরি হবে যে আমি একটা গুনাহ করেছি, তার অন্তরে একটা অনুভূতি তৈরি হবে যে আমি গুনাহ করেছি, গুনাহ আমার দ্বারা হয়েছে। একটা আর একজন মানুষ, আরে সুদ এখন কে সুদ থেকে বাঁচা যায় এই যুগে, সুতরাং খায় নির্দ্বিধায়, এই মানুষটার কপালে তওবা নসিব হবে না। গুনাহকে যারা গুনাহ মনে করে না, হালাল মনে করে করে, এই সমস্ত ব্যক্তিদের কপালে দেখবেন তওবা নসিব হয় না, নির্দ্বিধায় গুনাহ করতেছে, হারাম খাচ্ছে। আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, যারা সীমা লঙ্ঘন করে অন্যায় ভাবে অন্যের সম্পদ খাক, অন্যের উপর জুলুম করুক, অন্যায় করুক, এরা যদি অন্যায় ভাবে করে, বেপরোয়া ভাবে করে, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাবো। আর যদি আল্লাহ তাআলা বান্দা যদি অনিচ্ছা সত্ত্বে করে, চাপের মুখে করে, বান্দার ভুল করে হয়ে গেছে, এটা পাহাড় পরিমাণ গোনা হলেও আল্লাহ তাআলা এই সমস্ত গোনাকে বান্দার তওবা করার নসিব দিবে, বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে গোনা, একজন মানুষ ইচ্ছাকৃত ভাবে গোনা করতেছে, এই গোনা বেশি মারাত্মক, আর একজন মানুষ ভুল করে হয়ে যাচ্ছে, চাপের মুখে হয়ে যাচ্ছে, সমাজের চাপে হয়ে যাচ্ছে, কিন্তু এই মানুষটা গোনা থেকে বাঁচার চেষ্টা করতেছে, এই দ্বিতীয় শ্রেণীর মানুষের তওবা নসিব হয়, সে একসময় ভালো হওয়ার সুযোগ হয় না। সমাজে দেখবেন সুদি লেনদেন করে, বেপরোয়া হয়ে, এই মানুষ থেকে কখনো আপনি ফেরাতে পারবেন না। আর একজন মানুষ বাধ্য হয়ে যে কোনো কারণে অন্যায় ভাবে লেনদেন করে ফেলতে, তার ভিতরে ভয় আছে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কোনো একসময় তওবা নসিব করাবে। এই আয়াতের দ্বিতীয় অংশ 30 নম্বর আয়াতে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর জন্য শাস্তি দেওয়া বড় সহজ। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধু মুখের একটা বাণী লাগে আর কিছু না। আমাদের এক একটা কাজ করার জন্য কত আয়োজন লাগে, আল্লাহ তাআলার কিছুই লাগবে না, শুধু আল্লাহ তাআলা মুখে বলবেন আর হয়ে যাবে। আল্লাহ তাআলা বাহিনী, তো বাহিনীর সংকেত আমরা শুনছি যে বাইতুল্লাহ শরীফের উপরে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কেবলা, এই কেবলা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যে ফেরেশতা একবার তওয়াফ করবে, এই ফেরেশতা কিয়ামতের আগে তার আর সিরিয়াল আসবে না। আজকে যে 70,000 ফেরেশতা তওয়াফ করতেছেন বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতার আর সিরিয়াল আসবে না। তাহলে কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোন ভয়াকুন যদি না ধরি, আল্লাহ তাআলা যে ফেরেশতা রয়েছে, একমাত্র একজন শুধু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা গত 2 সপ্তাহ আগে বলেছিলাম, যে পাখার একটা কোনা দ্বারা লুত সম্প্রদায়ের ওই ডেড সিকে উল্টাই দিয়েছিলেন, পাখার একটা কোনা দ্বারা। তাফসীরে রুহুল বায়ানে আছে, রুহুল মানিতে না, রুহুল বায়ানে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিব্রাইল, আপনার ক্ষিপ্র গতি, আপনার দ্রুতগামিতা বা আপনার গতির সীমা কতটুকু? তাফসীরের বর্ণনা, তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি শুনেন কি তা মূসা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুয়ার মধ্যে ফেলার ফন্দি করে, যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন, তখন আমি সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে আদেশ নিষেধ যে জায়গার থেকে মঞ্জুর হয়, বিল পাস হয় যে জায়গার থেকে, সে জায়গায় আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিলেন, জিব্রাইল, এই ইউসুফকে যে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলতেছে, ইউসুফ এই কুয়ার নিচে পানি লাগার আগে তুমি যে তাকে উঁচা করে ধরতে হবে। সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাতুল মাওয়া, তারপরে আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার ছাদ, আর জান্নাতের জান্নাতুল মাওয়ার তলা, নিচের তলা ফলোর সমান সমান, জান্নাতুল মাওয়ার ছাদ আল্লাহ তাআলার আরশের নিচের তলা সমান। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমার গতির সীমা কি বলবো, যখন ওই জায়গা থেকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তখন আমি যাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিচে উঁচা করে ধরলাম। আল্লাহ তাআলা এক একটা ফেরেশতার শক্তি, এত কিছু লাগবে না। দুনিয়ায় যখন ঝড় হয়, আমাদের গ্রামগঞ্জে শহরে যখন ঝড় হয়, ভূমিকম্প হয়, পানি জলোচ্ছ্বাস হয়, এই এক একটাকে হুকুম দিলে তো একটা দেশ কেন, দেশের পর দেশ আল্লাহ তাআলা ভাসাই দিতে পারে। দুনিয়ার এই সমস্ত শক্তি দেখে যদি বান্দা আল্লাহ বিশ্বাস করতে পারে, কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দাকে জাহান্নামে ফেলার জন্য আল্লাহ তাআলার বড় কোনো আয়োজন লাগবে না, এটা আল্লাহর কাছে একেবারেই সহজ। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, যে আমি আল্লাহ বা আল্লাহ তাআলার উপর এই বান্দাদের গুনাহগার বান্দাদেরকে জাহান্নামে ফেলা আমার জন্য বড় সহজ। দ্বিতীয় 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে যে গুনাহ থেকে বাঁচতে বলা হলো, গুনাহ করলে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, তুমি তো সব গুনাহ থেকে বাঁচতে পারবে না, তবে যদি তুমি বড় গুনাহ থেকে, যেটাকে আমরা কবিরা গুনাহ বলি, কবিরা বলে আরবি শব্দ অর্থ হলো বড়, যদি তুমি বড় গুনাহ থেকে বিরত থাকো তাহলে আমি আল্লাহ তোমার ছোট গুনাহগুলো মাফ করে দিব। হাদিসে আছে, বান্দা যখন ওযু করে, বান্দা যখন ওযু করে, ওযুর পানির সাথে বান্দার চেহারা দ্বারা যে সমস্ত সগীরা গুনাহগুলো হয়েছে, শেষ ফোঁটার সাথে চেহারার সমস্ত গুনাহগুলো ঝরে চলে যায়। এক একটা অঙ্গ ধুই আর অঙ্গ দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়েছে সে সমস্ত গুনাহ ধরে যায়। এক সাহাবি আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল কিছু বললেন না আসরের নামাজের আগে, আল্লাহ রাসূল বললেন, চুপ করে থাকলেন। আসরের নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিলেন ওই সাহাবিকে, ডাক দেওয়ার পরে বললেন কি কি গুনাহ, শুনলেন, শোনার পরে বললেন যে তুমি যে আমাদের সাথে আসরের নামাজ পড়েছ, এই আসরের নামাজ পড়া হয়েছিল আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। হাদিসে আছে, এই যে হাদিসে এই ওযুর অঙ্গের সাথে গুনাহগুলো জেনে যাবে, যে বান্দা উত্তম রূপে যখন ওযু করে বান্দার আমল নামা যে সগীরা গুনাহগুলো ছোট গুনাহগুলো আছে সেই গুনাহগুলো সব ঝরে যায়, আর বান্দার নামাজটা তার জন্য অতিরিক্ত বোনাস হিসেবে তার আমল নামায় যোগ হয়ে যায়। বান্দার ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন যদি বান্দা বড় গুনাহ থেকে বিরত থাকে। বড় গুনাহ কি জিনিস? বড় গুনার মধ্যে সবচেয়ে মারাত্মকতম গুনাহ হলো শিরক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু দুনা যালিক। আল্লাহ তাআলা গুনাহ তিনটা স্তর, কবিরা গুনাহ তিনটা স্তর। একটা স্তর হলো যে যেটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, আর একটা স্তর হলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন। তিন নম্বর হলো যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত এই গুনাহের সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করবে। তিনটা গুনার ব্যাখ্যা দিলে বুঝে আসবে। এক নম্বর তো শিরক করা, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। শিরক আবার দুই প্রকার, একটা হলো শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর উদ্দেশ্য যে আল্লাহর মতো সমকক্ষ কাউকে মনে করা, আর একটা হলো ছোট ছোট শিরক, চাকরি না করলে খাওয়া হবে কি, ডাক্তারের কাছে গেছিলাম এই জন্য আল্লাহ তাআলা সুস্থ করে, এই জন্য কি ডাক্তারের ওষুধ ভালো হয়েছে, এটা ছোট ছোট শিরক। এই শিরক আর আল্লাহর সাথে শরীক করা শিরক একরকম না। বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন, শিরকুন দুনা শিরকিন জুলমুন দুনা জুলমিন, এক শিরক আর এক শিরক থেকে ছোট। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে শিরকের জন্য বান্দাকে বেশি পাকড়াও করবেন সেটা হলো আল্লাহর সাথে সমকক্ষতা দাঁড় করানো। জাহেলি যুগে যেমন, অন্য ধর্মে যেমন আল্লাহর সাথে আরাক্ষতা দাবি করে, আল্লাহর সাথে আরাক্ষতা দাঁড় করায়, এইগুলো হলো মারাত্মক শিরক। আর যখন বান্দা বুজুর্গ হয়ে যায়, নেককার পরেজগার হয়ে যায়, তখন তার জন্য এই ছোট শিরকও মারাত্মক, ছোট শিরকও মারাত্মক। বায়াজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে না ঘটনা, বুজুর্গদের ঘটনা তো ঘটনাই, বায়াজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করা হয়েছে, ও এন্তেকালের পরে এক ব্যক্তি স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে বলে, হুজুর রে ভাই সবকিছু তো ভালো কিন্তু আমি আটকা খেয়ে গেছিলাম। কি আটকা? আল্লাহ তাআলা বলেন, উযকুর লাইলাতাল লাবান, তুমি দুধের রাত্রির কথা স্মরণ করো। আল্লাহ তাআলা আমাকে বলে তুমি দুধের রাত্রির কথা স্মরণ করো, কি সে দুধের রাত্রি? রাত্রে ঠান্ডা দুধ খেয়েছিলাম, রাত্রে ঠান্ডা দুধ খাবার কারণে সকালবেলা যখন পেটে অসুখ হলো, বদহজম হলো, তখন আমি বলতে লাগলাম হাই এই রাত্রে ঠান্ডা দুধ খাবার কারণে সকালবেলা বদহজম হয়। আমরা বলি এটা স্বাভাবিক, বলি এটা স্বাভাবিকভাবে, কিন্তু ইমানদার ব্যক্তির এ ধরনের কথা না। হ্যাঁ, এগুলো থেকে বেঁচে থাকা দরকার, কিন্তু এই সবকিছুর মধ্যে আল্লাহ তাআলার ক্রিয়া শক্তি দিয়ে রাখছেন, সেই শক্তির কারণে হচ্ছে, কিন্তু মূল কথা আল্লাহ তাআলা। এটাকে বলে ছোট শিরক। এই জায়গা আল্লাহ তাআলা এই শিরক উদ্দেশ্য না, যে শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না সেটা হলো বড় শিরক, আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করা, এক নম্বর গুনাহ। দুই নম্বর গুনাহ হলো যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন বান্দার, আল্লাহ তাআলা অন্য কারোর মুখাপেক্ষী না এবং কারোর সাথে এটা সম্পৃক্ত না, সেটা কি? নামাজ, রোজা, আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগী গুলো রয়েছে এই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা মাফ করে দিলে দুনিয়ার কেউ আর দাবি করার নাই যে আল্লাহ এর কাছে আমি কি এক রাকাত নামাজ পাই, দুই রাকাত নামাজ পাই, এটা তো বান্দার হক না, এটা আল্লাহর হক। আল্লাহ যদি বান্দাকে বলে যে বান্দা তোর একদিনের নামাজ আমার খুব কবুল হয়েছে, বাকি একদিনের নামাজের প্রতি সন্তুষ্ট হয়ে তোর সারা জীবনের নামাজ আমি মাফ করে দিলাম। আমরা যে নামাজগুলো পড়ি কয়জনের নামাজ হয়, কয়জনের নামাজ হয়? এক আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ দাওয়াতে গেছে, দাওয়াত আছে ব্যাপক দাওয়াত, ওনার সাথে লোকজন যাচ্ছে অনেক, ওনার মুরিদ থাকে সবাই একসাথে যাচ্ছে দাওয়াতে। এখন উনি এক দুবার নিষেধ করেছে যে এত মানুষ যায় না। এখন দাওয়াতে যখন যে বাসায় গেছে মেজবান বলতেছে হুজুর আমার আয়োজন তো কম, তা আপনি আপনার এই লোক থেকে কিছু কিছু লোকের বাসাই করে তারপরে আপনি ঢুকা, কিভাবে বাসাই করবে? কারণ আশপাশের মুরিদ এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে। তখন উনি বলতেছে না আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? তা দাওয়াতে সর্বপ্রথম রুম, তারপরে ভিতরের রুম, ফার্স্টের রুমে ঢোকার জন্য আমার এখান থেকে আত্মাহিয়া তো নির্ভুলের সাথে পড়ে তারপরে ঢুকতে হবে। সাথে তো বহুত মানুষ গেছে, অর্ধেক ছাটাই হয়ে গেছে, না আত্মা এত ধরা দেওয়া যাবে না হুজুরের কাছে। কারণ ফার্স্টের রুমে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার রুমে যাওয়ার আগে বলতেছে এখন দোয়াই করুক আর জানাজার দোয়া, দোয়াই করো তার জানাজার দোয়া পড়ে তারপরে তিন নাম্বার রুমে যে দাওয়া খেতে যেতে হবে। চার ভাগের তিন ভাগ শেষ, এক ভাগ আছে। শুরুতে যারা ছিল তারা কাছে হুজুর এই লোক কিভাবে আপনি ছাটাই করবেন, উনি বলে আমার কাছে চালনি আছে, এই চালনি দিয়ে শুরুতে একটা চালা দেবো যার সিঁদুর বড়, এরপরে দেবো ছোট সিঁদুর আর চালনি দিয়ে চালা, তারপরে মূল যে দানাগুলো থাকবে আর বাকি সব পড়ে যাবে। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে তিন তাজিম পরিমাণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, এমন সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এভাবে চুলকায়, হাত নিয়ে দুই তিনবার চুলকায়, নামাজ শেষ। নামাজের মধ্যে এমন ভাবে কিরাত পড়ছে যে কিরাতের মারাত্মক শেরেকের মতো হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু তান দেওয়ার দরকার ছিল, পরে লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ হবে অবশ্যই আমরা দেবদেবীর পূজা করি যে দেবদেবীর পূজা এ মুশরিক তোমরা করো। কুল হুয়াল্লাহ সুরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা এক। এখন আমি পড়তেছি কুল হুয়াল্লাহু আহাদ কাপ দিয়ে পড়লাম, হে নবী আপনি খান আল্লাহ তাআলা এক। এইভাবে যদি চালনি দিয়ে ছাকা হয়, ছোট সিদ্ধিওয়ালা চালনি আর বড় সিদ্ধিওয়ালা চালনি যদি ছাকা হয়, আর মা বোনদের নামাজ তো আরো সহজ, মা বোনরা সাধারণত যারা মাপ নামাজ না জানে বা শেখার পিছনে না দৌড়ায়, এদের নামাজের সময় চুল আগলা, শরীরের অনেক অগ্ন আংলা, নামাজ কালাম চুল কেরাত কিছুই তারা ঠিকঠাক মতো জানে না, এদের নামাজ হতো কি দাও? এই সমস্ত ইবাদত বন্দেগী যেগুলো আছে এইগুলোর ব্যাপারে যদি আল্লাহ তাআলা হাশরের ময়দানে যদি ইচ্ছা করেন যে বান্দার কোনো একটা আমলের দ্বারা আল্লাহ তাআলা পছন্দ হয়ে বান্দার অন্য গুনাহ অন্য ইবাদতগুলো মাফ করে দিবেন, এই সমস্ত ইবাদত আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এটা হলো এক দ্বিতীয় নাম্বার। তিন নাম্বার হলো ওইটা যেটা বান্দা আলকে আল্লাহ তাআলা মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই গুনাহের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করবে। একজন ব্যক্তিকে গালি দিয়েছে, একজন ব্যক্তির মাল নষ্ট করেছে, একজন ব্যক্তির গীবত করেছে, একজন ব্যক্তির মানহানি করেছে, এইভাবে যত ধরনের মানুষের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না, আল্লাহ তাআলা ওই বান্দার উপর ছেড়ে দিবেন। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত এই গুনাহগার মাফ পাবে না। এই জন্য একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন আতাদরুনা মানিল মুফলিস, হাদিসের ভাষা, তোমরা কি জানো নিঃস্বকে দেউলিয়াকে? সাহাবা একরাম বললেন মাল্লা দিনারা ওয়ালা দিরহামা, ওই ব্যক্তি নিঃস্ব যার কোনো টাকা পয়সা নাই, দিরহাম দিনার নাই, ওই ব্যক্তি নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নিঃস্ব ওই ব্যক্তি না, নিঃস্ব হলো ওই ব্যক্তি যে হাশরের ময়দানে পাহাড় পরিমাণ অনেক নেকি নিয়ে যাবে কিন্তু পাওনা দাররা একে একে পাওনার জন্য নেকি নিতে নিতে নিতে যখন সব নেকি শেষ হয়ে যাবে তখন পাওনা তারা তাদের গোনা তার উপর চাপাই দিয়ে যাবে। পাওনা যারা তাদের গোলাতার উপর চাপাই দিয়ে যাবে। আমাদের সমাজের মানুষ দুই প্রকার স্বাভাবিকভাবে, এক প্রকার হলো ইবাদত বন্দেকে ঠিক করতেছে, আর কি আসে যায়, আর কি আসে যায়, না আমার একটা অংশ ঠিক হচ্ছে, আল্লাহর হক ঠিক হচ্ছে, বান্দার হক আমার ঠিক হচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো বান্দার হক সবার সাথে সুন্দর আচরণ করে, ইহুদিরা আছে খ্রিস্টানদের মতো, কিন্তু আল্লাহর হক আদায় করে না, এটাও হাজারের ময়দানে দুইটা সমান ভাবে আদায় করতে হবে, আল্লাহর হকও আদায় করতে হবে, বান্দার হকও আদায় করতে হবে, তাহলে এই ব্যক্তি হাজারের ময়দানে সহজে পার পাইতে পারে। বান্দার হক বেশি গুরুত্ব আল্লাহর হকের চাইতে। যদি কোনো ব্যক্তি এমন পাওয়া যায়, একজন ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির উপর নামাজ কাজা রয়েছে, রোজা কাজা রয়েছে, হজ আদায় করে যায়নি, ওই ব্যক্তি টাকাটা রেখে গেছে, সে টাকা দিয়ে তার নামাজের ফি দিয়ে দেওয়া যায়, হজ করানো যায়, রোজার ফি দিয়ে দেওয়া যায়, অপর পক্ষ থেকে ওই ব্যক্তি আর একজন মানুষের কাছে 3 লক্ষ টাকা ঋণ হয়ে মারা গেছে, এখন তার কাছে পাওনা তার দুইটা, একটা হলো আল্লাহর পক্ষ থেকে এগুলো শোধ করতে হবে, আর একটা হলো বান্দার হক। মাতলা বলতে বান্দার হক আগে আদায় করো, তার যে মানুষ যে তার কাছে টাকা পাবে এই যে আগে তুমি তারটা কি করো শোধ করো, আল্লাহ হকের জন্য সেটা পরে, বান্দার হক আদায় করার পরে তারপরে আল্লাহর হক। আমাদের সমাজে যারা শুধু ইবাদত বন্দেগি নিয়ে থাকে আর নিজের জবান, নিজের আচরণ, নিজের চিন্তা চেতনা বিন্দু মাত্র কি করে না, লক্ষ্য করে না, এই সমস্ত মানুষ এই 3 নম্বর গুণে ধরা খেয়ে যাবে, 3 নম্বর আমল নামায় ধরা খেয়ে যাবে। হাদিস শরীফে আসছে, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি তার চরিত্রের অতিলায়, ভালো ব্যবহারের অতিলায়, যে ব্যক্তি দিনে রোজা রাখছে, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ছে, এই দিনে রোজাদার, রাত্রে তাহাজ্জুদ গোজার, এই ব্যক্তির চাইতে একজন উত্তম চরিত্রবালা ব্যক্তি সে হাশরের ময়দানে আল্লাহর কাছে বেশি মর্যাদা পাবে। এই জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যাদের চরিত্র খারাপ, চরিত্র ভালো চাই, চরিত্র খারাপ হওয়া মানুষ কখনো আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়েকটা গুণের মধ্যে একটা গুণ রাখে যে চরিত্র ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার বিবির কাছে ভালো। এরপরে বলেন আমি আমার বিবিদের কাছে ভালো, কারণ একজন মানুষের চরিত্র কি জিনিস এই মসজিদে আধা ঘন্টা এসে বোঝা যায় না। যে ব্যক্তি যে তার জীবন সঙ্গিনী দীর্ঘক্ষণ তার কাছে থাকতেছে তার অবস্থা দেখে বোঝা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো ব্যক্তি যে জিজ্ঞেস করতেন, হুজুর যদি কেউ বলতেন যে অমুক ব্যক্তি ভালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন তুমি তার সাথে আত্মীয়তা করছো না, তার সাথে লেনদেন করছো না, তুমি কি তার প্রতিবেশী না, তাহলে তুমি কিভাবে বলতেছো সে লোকটা ভালো। একজন মানুষের চরিত্র কি জিনিস এটা এক দুইবার দেখায় বোঝা যায় না। চরিত্র ভালো, এটা চরিত্র ভালো বলতে হবে তার সাথে যে সবসময় থাকে, জীবন সঙ্গিনী যে আশপাশে যারা থাকে এরা যদি এই ব্যক্তিকে ভালো বলে তাহলে এই ব্যক্তি ভালো। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত গোনাহের জন্য ধরবেন, 3 নম্বর গোনাগুলো যেটা আল্লাহ তাআলা সহজে মাফ করতে চাইবেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করবে। এও আছে হাদিসে আল্লাহ তাআলা জীব জন্তুর থেকে একে অপরের হক আদায় করবেন। সিংওয়ালা বকরি, সিংবিহীন বকরিকে যে গুদা দিয়েছে সেই সিংওয়ালা বকরির থেকে উসুল করে সিংবিহীন বকরিকে আল্লাহ তাআলা নিয়ামত দেবেন, নিয়ামত ভোগ করার পর তারপর তাকে নিঃশেষ করে মাটি বানাই দিবেন। আমি যদি সত্যিকার আল্লাহ তাআলা নেক বান্দা হতে চাই, হাশরের ময়দানে যদি আমি গোনা থেকে পাকড়াও থেকে মুক্ত হতে চাই, তাহলে আমার সব ধরনের গোনা থেকে বেঁচে থাকতে হবে, শুধু নামাজ রোজা হজ যাকাত আমাকে মুক্ত দিতে পারবে না। কারণ এক একটা সাবজেক্টে আমি পাস করলাম, আর এক সাবজেক্টে আমি ফেল, যে যে সাবজেক্টে আল্লাহ তাআলা স্বয়ং হস্তক্ষেপ করবেন না বান্দাকে কি করাবে। হ্যাঁ, যদি কোনো বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে, হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার পাওনাদারকে সন্তুষ্ট করে দেবেন, তার পাওনাদারকে আল্লাহ তাআলা, এও আছে সাহাবায়ে কেরাম আছে আল্লাহ রাসূল আমি অমুক ব্যক্তির ইবাদত করেছি, অমুক ব্যক্তির মানহানি করেছি, তার থেকে তো আমি মাপ নিতে পারতেছি না, কি করব। আল্লাহ রাসূল বলতেন তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে মাপ করে দেয়, তাকে যদি হাশরের ময়দানে অনেক উঁচু মর্যাদা দিয়ে দেয়, সে যদি খুশি হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার থেকে খুশি নিয়ে তোমাকে মাপ করে দিবেন। 3 নম্বর যে গুনাহ মূল আলোচনা যাচ্ছিল যে কবিরা গোনা থেকে যদি মানুষ বাঁচতে পারে তাহলে আল্লাহ তাআলা এই বড় গোনা থেকে বাঁচার কারণে ছোট গোনাও আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। আর এর মধ্যে মানুষের মানহানি করা, মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা, মানুষের গীবত শিকায়ত করা, মানুষের চুগলখড়ি করা, মানুষের হক নষ্ট করা, এগুলো বেশি মারাত্মক গুনাহ। এগুলো মানুষের হক, আর্থিক তো আছেই, লেনদেন তো আছেই, এগুলো মানুষের হক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে মাসলা আলোচনা হয়, প্রশ্ন ইত্যাদি। প্রশ্ন না থাকলে দৈনন্দিন একটা মাসআলা আমরা শুনিনি, বারবার বলতে হয়, সেটা হলো মোবাইলের মাসআলা। কিয়ামতের আলামতে একটা আলামত হলো মসজিদে গান বাদ্য বাজবে, গান বাদ্য বাজানো হবে। মোবাইলের সব মোবাইলে সব ধরনের রিংটোন থাকে, ভদ্র রিংটোনও থাকে, অভদ্র রিংটোনও থাকে। আমি নিজে যদি সেট না করতে পারি, তাহলে আরেকজন ভালো মানুষদের আমি সেট করাইনি, এমন একটা রিংটোন সেট করি যে রিংটোনটা নামাজের ভিতরে বাজতে অনিচ্ছাকৃত ভাবে বা ভালো পরিবেশে বাজলে খারাপ লাগবে না। নামাজের মধ্যে এমন রিংটোন বেজে ওঠে, মানে বাজনাওয়ালা রিংটোন, মনে হয় যে গান শুরু হয়ে গেছে মসজিদে। রিংটোনের দ্বারা মানুষের রুচির পরিচয় বোঝা যায়, রিংটোনের দ্বারা মানুষের লেবাস পোশাকের দ্বারা যেমন মানুষের রুচির পরিচয় বোঝা যায় যে এই মানুষের রুচিটা কেমন, ঠিক তদ্রুপ একজন মানুষের মোবাইলের রিংটোন থেকে বোঝা যায়, সূক্ষ্মভাবে বোঝা যায় এই মানুষের রুচিটা কেমন। ইমানদার যারা, নামাজি যারা, পরহেজগার যারা, তাদের মোবাইল তো নিত্যদিনের জিনিস হয়ে গেছে, মোবাইল থেকে বাঁচার এখন কোনো উপায় নাই। মোবাইল ব্যবহার করতে হবে, কিন্তু মোবাইলের রিংটোনটা শালীন রিংটোন। একটা যদি আমি গান দিয়ে রাখি, সর্বনিম্ন 20 বার তো আসেই, ব্যস্ত হলে তো 100 বার 200 বার 300 বার রিং আসতে থাকে এক এক দিনে। তা যদি 20 বারও আমার রিংটোন বাজতে থাকে, আমি পরিবেশে যে জায়গা আছি আশপাশে, আমার গান আর একজনের কানে যাচ্ছে, তারও গুনাহ হচ্ছে, আমার কানে আসতেছে, আমারও গুনাহ হচ্ছে। আর অনেকে তো ওই দিক দিয়ে যে রিংটোনটা বাজে, এটাও একটা গান বাজায় রাখে। আমি অনেক সময় যদি মহব্বতের মানুষ হয় বলে দিই, ভাই গুনাহ আপনিও করালেন, আমারও করালেন, আপনার কাছে আমি দরকারে রিং দিয়েছিলাম, কিন্তু আপনি যে আমাকে আধা মিনিট গান শোনালেন, ফিরি গুনার ভাগিদারা করলেন, এটাও ভাই গোনা। রিংটোন যেমন সেট করা, ইনকামিং আউটগোয়িং যেটাই করি না কেন, আমি উভয়টাই শালীন রিংটোন দেওয়া, যে রিংটোনে আমার গোনা হবে না, পরিবেশ দূষণ হবে না, ইমানদারদের ইমানের উপর আক্রমণ হবে না, তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত আধুনিক যন্ত্রপাতি থেকে কিছুটা হলেও গোনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد يا الله গুনাহগার, يا الله গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, يا الله আপনি আমাদের জীবনের সমস্ত রকম গুনাহকে মাফ করে দেন, يا الله আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে, ইয়া আল্লাহ আমাদের ইয়া আল্লাহ সামনের জীবনে সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ সামনের জীবনে আরো বেশি বেশি নেকামল করবার ইবাদত করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপ হারা, অনেকে মা হারা, ইয়া আল্লাহ দুনিয়ার বুকে আমাদের জন্য সবচেয়ে আপন ছিলেন আমাদের বাপ মা, ইয়া আল্লাহ সেই বাপ মা যে আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ধীরে ধীরে নিজেদের জীবনটাকে শেষ করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন, ইয়া আল্লাহ সেই বাপ মা অন্ধকার কবরে বসে বসে আমাদের নেকামলের দিকে তাকিয়ে থাকে, ইয়া আল্লাহ সেই সমস্ত বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ তাদের জন্য আপনি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন, ইয়া আল্লাহ তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হওয়ার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদের মহব্বত করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আসাবিয়াত এবং গুমরাহি থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ হক কথা বলবার হক কথা অনুসরণ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ বাতিলকে বাতিল জানা, হককে হক জানা, সেভাবে আমল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দ্বীনের সমস্ত শাখাকে সকল প্রকার ফিতনা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসা দাওয়াত তাবলীগ খানকা সমস্ত দ্বীনি খিদমতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ইয়া আল্লাহ সহি মানহাজে সহি তরিকায় দ্বীনের খিদমত করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হক্কানি উলামায়ে কেরামের ইয়া আল্লাহ সাথে দুশ্মনী রাখলে ইয়া আল্লাহ গুমরাহির আলামত, ইয়া আল্লাহ আলেমকে গালি দিলে ইমান চলে যায়, স্ত্রী তালাক হয়ে যায়, ইয়া আল্লাহ নেক বান্দাদের সাথে দুশ্মনী করলে ভিতর থেকে ইমান চলে যায়, ইয়া আল্লাহ সে নেক বান্দাদের সাথে দুশ্মনী করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আলেমদের সাথে দুশ্মনী করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আলেমকে গালি দেওয়া থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনাকে তো দেখতে পাই না, আপনার খানায় কাবা বারবার দেখবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার রসুলের রওজার সামনে গিয়ে আদাবের সাথে সালাম পেশ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বিশ্বের আনাসে কানাস থেকে আমাদের মহল্লা থেকে আত্মীয় স্বজন থেকে যারা এই হেরামের কাপড়ে পরে লাব্বাইক বলতে বলতে আপনার ঘরে হাজির হয়েছে, সকল লাব্বাইককে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, সকলের জন্য হজ্জে মাবরুরের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে হজ্জে মাবরুর লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের অভাব আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যাদের মধ্যে গুমরাহির বক্রতা রয়েছে তাদেরকে গুমরাহির বক্রতা থেকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আসাবিয়াত থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার নেক বান্দাদের পরিপূর্ণ অনুসরণ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দিন বুঝে দিনের উপর চলবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হেদায়েতের উপর উঠবার সহজ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার নেক বান্দা হিসেবে আপনি আমাদের সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি তো আমাদের সকলের মনের খবর জানেন, কার মনে কি আশারি আপনার দরবারে হাত তুলেছে, কার মনে কি ব্যথা রয়েছে। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের সমস্ত নেক আশাকে কবুল করে নেন, সকল প্রকার ব্যথাগুলোকে আপনি দূর করে নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, জানি না কখন আজরাইল এসে যায়, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করেন। ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।